অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় এবং বৃহৎ প্রতিষ্ঠান শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব শায়খ মোহাম্মদ আব্দুল মতিন খান হাফেজাহুল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার অত্যন্ত আদরের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার এবং এত রাত্রিতে এই সময় পর্যন্ত এই মাহফিলে বসে থাকার, শেষ দিকে এসে আমি গুনাহগারও আপনাদের সাথে একত্রিত হওয়ার, আপনাদের থেকে দোয়া নেওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে কয়েকটি মুখতাসার সংক্ষিপ্ত কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে বসেছি মাঝখানে অনেক বড় বড় জায়গা খালি পড়ে আছে, একটু কষ্ট করে খালি জায়গাগুলো বন্ধ করে আমরা একটু যদি সামনের দিকে এগিয়ে বসি তাহলে আমাদের এই জিকিরের মজলিস, এই কোরআন সুন্নার মজলিস আরো ফজিলতময় বরকত হবে ইনশাআল্লাহ। এবং পিছনের দিকে যে জায়গাগুলো খালি থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেখানে বসে আমাদেরকে হাফফাত হুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা আমাদেরকে ঘিরে রাখবেন, বেষ্টন করে রাখবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সামনের দিকে পূর্ণ করে পিছনে খালি থাক। আমাদের আলোচনা এই পর্যন্ত যেগুলো হয়েছে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, সেই আলোচনাগুলো আমরা আমল করলে আজকের এই ওয়াজ মাহফিল আমাদের জন্য সার্থক এবং যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা শেষ দিকে কথাবার্তা বেশি দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ 12:15-এর মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব। তো আমরা যেই সময়টুকু আলোচনা করব এই সময়ের মধ্যে কিছু বিধিনিষেধ কিছু নিয়ম কানুন মেনে আমরা যদি ক্লাসটা করি তাহলে ক্লাসটা খুব সুন্দর হবে। ওয়াজ মাহফিল মানে এলমি ক্লাস, এখানে কোরআন সুন্নার ক্লাস হবে, এখানে কোনো কিচ্ছা কাহিনী মিথ্যা গল্প গুজব শোনানোর মাহফিল না, তারপরে কবির কবিতা শোনানোর মাহফিল না, আজকের এই মাহফিল হলো কোরআন এবং সুন্নার মাহফিল, কোরআন এবং সহি হাদিসের মাহফিল। এখানে যা কিছু আলোচনা হয়েছে এবং ইনশাআল্লাহ হবে কোরআনে কারীম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে, সুতরাং এখানে যে আলোচনাগুলো আমরা শুনবো এর কিছু নিয়ম কানুন যদি আমরা মেনে শুনি তাহলে আমাদের শুনে তার মধ্যে এলমের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, এলমের মধ্যে কিছু বরকত হোক, আমাদের ঈমানটা বেড়ে যাক, আমলটা সুন্দর হোক, এটাকে আমরা চাই আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেছে এই ছোট ইকুরিয়া এলাকার ভাইয়েরা এবং বোনেরা রাত যত বেশি হোক কিন্তু এখনো দিনই আলোচনা শোনার, কোরআন সুন্নাহর আলোচনা শোনার আগ্রহ এখনো আছে ইনশাআল্লাহ। কি আছে তো? আমাদের যে শর্তগুলো ক্লাসের মধ্যে খেয়াল রাখতে হবে, এক নম্বর শর্ত হলো আমরা যতক্ষণ আলোচনা করব এতক্ষণ মেহমানকে রেখে আপনি বাড়ি যেতে পারবেন না, এক নম্বর শর্ত। আমরা তো আজকে আপনাদের মেহমান, কি বলেন? তো মেহমানের মেহমানদারি করতে হয় না? মেহমানের মেহমানদারি করা কি? এই এলাকায় মনে হয় মেহমানদারি করে না, এই জন্য যা নেয় না নাকি? মেহমান আসলে মেহমানদারি করেন না নাকি? আবার কথা বলে না, মেহমানদারি তো অবশ্যই করেন, কিন্তু সুন্নত নাকি কি সেটা হয়তো খেয়াল করতে পারেন নাই। যে মেহমানের মেহমানদারি করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। তাহলে আজকের মেহমানদারি, মেহমান যেহেতু আসছেন আপনারা মেহমানদারি করতেই হবে। মেহমানদারিকে সবার বাড়িতে নিয়ে খাওয়াইবেন? একজনকে যদি সবার বাড়িতে খাওয়াইতে থাকেন তাহলে তো আর মেহমানের অবস্থায় খারাপ হয়ে যাবে। আজকের মেহমানদারি হলো মেহমান যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন এতক্ষণ কষ্ট করে মনোযোগ দিয়ে শুনতে হবে, এটাই হলো আজকের মেহমানদারি। তাহলে আমরা আলোচনা শেষ করা পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় শর্ত হলো মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে, কথাবার্তা বলতে হবে। চুপ করে বসে থাকলে আমি মনে করবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না, আপনাদের কথা আমি বুঝতেছি না। তাহলে শুধু আমি ওয়াজ করে গেলাম, কিন্তু কালকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কালকে যে ঢাকা থেকে একজন শেখ আসছিলেন কি বলে গেছেন, আপনি কিছুই বলতে পারবেন না, কারণ আপনি কিছুই বুঝেন নাই। এজন্য অল্প কথা বললেও সেই কথাটা যদি বুঝি আমরা আমল করার চেষ্টা করি তো কথা কম হইলেও ভালো। এজন্য কিছু জিজ্ঞাসা করলে জবাব দিলেন, এটা হলো দুই নম্বর আমাদের ক্লাসের বিধিমালা। তিন নম্বর হলো আপনারা কিন্তু আমাকে দেখতেছেন সবাই, আমি আপনাদের সবার চেহারা দেখতেছি না, কারণ সামনে তো অন্ধকার নাকি? আপনাদের দিকে কিন্তু একটা আলো কম, আমাদের এদিকে আলো বেশি। তাহলে আপনারা কিন্তু সবাই আমাকে লক্ষ্য করতেছেন, দেখতেছেন, আমি দেখতেছি না। সুতরাং আপনি কি ঘুমাইতেছেন না বসে আছেন এটা তো এখান থেকে বলে দেওয়া সম্ভব হবে না। এই জন্য আশেপাশে যারা আছেন তারা খেয়াল রাখবেন কোন বাড়ির ঘুম আসছে কিনা, ইচ্ছা করে ঘুমাবেন না, এটা অনিচ্ছা সত্ত্বেও ঘুম এসে যেতে পারে। তাহলে আসলে একটু সুন্দর করে তাকে হাত দিয়ে জায়গা দেওয়ার চেষ্টা করবেন। চার নম্বর শর্ত হলো আমরা এই জিকিরের মাজলিসে কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাটা শুনব, শোনার পরে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির আজকার গুলো একটু করতে হবে। তাহলে এই জিকির আজকার গুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসে অনেক বরকত দান করবেন, সুবহানাল্লাহ। এই শর্তগুলো আমরা পালন করে ক্লাস করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। এই গ্রামের ভাইয়েরা মুরব্বীরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, সবাই রাজি হয়েছে যে এই শর্তে ক্লাস করবে, যে শেখার জন্য, কোরআন সুন্নাহ শেখার জন্য, আলহামদুলিল্লাহ সবার মধ্যে খুব আগ্রহ আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এলমে নাফের উপকারী এলেম, আমাদের আখেরাতে নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য সেই এলেম দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই এলেম দান করুন সকলে বলে আমিন। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো দ্বীনে হক এবং দ্বীনে মুরাব্বাত, মানে দুই ধরনের দ্বীন। এক ধরনের দ্বীন হলো দ্বীনে হক, সত্য দ্বীন, আরেক দিন হলো প্রচলিত দিন। কথাটা বুঝতে পারছেন? একটা হলো দিনে হক, সত্যিকারের দিন, আসল দিন, আরেকটা হলো যেটা প্রচলিত, সমাজে প্রচলিত দিন। ইসলাম হিসাবে দিন হিসাবে প্রচলিত, কিন্তু সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের সাথে মিলে না। এই বিষয়টা আমাদের সমাজের অধিকাংশ, বিশেষ করে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিম বাইবেল লেখা বুঝতে পারে না, বরং প্রচলিত দিনটাকে তারা সত্যিকার দিন মনে করে বসে থাকে। আমাদের দেশে এক সময় গরু বিক্রি হত, গরু বিক্রি হলে বাজারে যখন মানুষ গরু কিনতে যাইত, তখন এটা বলদ গরু না গাই গরু, বলদ গরু আর গাই গরু ছিলেন তো আপনাদের দেশে বলদ গরু আর গাই গরু বলেন নাকি? কিনার পরে লেজ উল্টায় দেখতে হয় যে এটা কি গরু কিনলাম, আসলে কি আমি বলদ গরু কিনতেছি না গাই গরু কিনতেছি, এজন্য একটা লেজ তুলে দেখতে হয়। কিন্তু কেউ যদি লেজ তুলে না দেখে, তাহলে গাই গরু বলদ মনে করে নিয়ে আসবে, বলদ গরু গাই গরু মনে করে নিয়ে আসবে। এই জন্য আমি যে ইসলাম, আমি যে দিন পালন করতেছি, এই দিনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের মিল আছে কিনা, মাঝে মাঝে একটু লেজ উল্টায় দেখতে হবে। লেজ উল্টায় না দেখলে আপনার কাছে গাই গরু, বলদ গরু, সাপ গরু, সব গরু সমান হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না কোনটা কোন গরু। আপনি দুধ খাবার জন্য গরু কিনছেন, বাড়িতে আনি দেখলেন যে বলদ গরুকে নিয়ে নিয়ে আসছেন, তো বলদ গরু থেকে দুধ পাইবেন? দুধ খাওয়ার জন্য গাবি কিনা দরকার ছিল, এটা আপনি বাজারে যেতে লেজ উল্টায় দেখেন নাই, নিয়ে আসছেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে কোনটা দিনে হক আর কোনটা দিনে মোরাফাজ, প্রচলিত রেওয়াজ প্রচলনকৃত দিন, আরেকটা হলো দিনে হক যেটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা জিনিস নিয়ে দুনিয়াতে আসছেন বলেন তো দেখি, আল্লাহ পাক রাসূলকে কয়টা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছেন? যে দুইটা জিনিস দিয়ে, কয়টা জিনিস? কোরআনে কারিমে কয়টা জায়গায় আল্লাহ পাক একই আয়াত বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়াল্লাযী, আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ, সেই আল্লাহ। কোরআনে কারিমের যত জায়গায় ওয়াল্লাযী দেখবেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মারেফত, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যে বিষয়ের আলোচনা করেছেন সেই বিষয়টা হলো রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বেশি বেশি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি হলেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। তাহলে রাসূল কি নিজে নিজে রাসূল হয়েছে না আল্লাহ পাঠিয়েছেন? তাহলে কোন ব্যক্তি আল্লাহর ওলি নিজে নিজে ওলি হতে পারে না, আল্লাহ পাক বানাইতে হয়। তাহলে নবী রাসূল ওলি এগুলো নিজে নিজে হওয়া যায় না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বানাইতে হয়। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই মহান আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, রাসূল বানিয়েছেন, বিল হুদা ওয়া দীনিল হক, দুইটা জিনিস সহকারে রাসূল বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এক নম্বর জিনিসটার নাম হলো হুদা, এক নম্বর জিনিসের নাম কি? হুদা। দুই নম্বর জিনিসটার নাম হলো ওয়া দীনিল হক, দীনে হক। এক নম্বর জিনিসের নাম হলো হুদা, হুদাটা কি? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিলের শুরুতেই বলে দিয়েছেন, হুদা কি জিনিস, হুদার সংজ্ঞা, হুদা হলো যালিকাল কিতাব, এই কিতাব, এটার নাম হুদা, এটার নাম কি, এটাকে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ সংশয় কোন প্রকারের ভুল ত্রুটি কিছুই নাই, হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়ার পথে হাঁটতে চায়, যারা তাকওয়ার পথে চলতে চায় তাদের জন্য এটা হলো হুদা, এটার নাম কি, এটার ব্যাখ্যার নাম কি, এটার কি ব্যাখ্যা আছে না, কি বলেন, প্রত্যেকটা বই স্কুলে যত বই আছে, স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে যত বই আছে, বইয়ের নোট থাকে না, গাইড থাকে না, কেন থাকে, কারণ বইয়ের মধ্যে সংক্ষিপ্ত থাকে, এটাকে বিস্তারিত বুঝতে হলে নোট লাগে, গাইড লাগে, অন্যান্য কিছু লাগে, তাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছেন, তাহলে এটা বুঝতে হলে এর সাথে কি লাগবে, হাদিস লাগবে, আল্লাহ পাক সূরা নাহালের 44 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষদেরকে এই কিতাবের বয়ান করে দিবেন, আপনি ব্যাখ্যা করে দিবেন, মানুষেরা ইলাইহিম যা কিছু আপনার উপরে নাজিল করা হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরার নজমের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিবেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার রাসূল তোমাদেরকে এই হুদার এই কোরআনে কারীমের ব্যাখ্যা দিতে গিয়ে যে কথাগুলো বলে, এই কথাগুলো নিজের ইচ্ছা মতো বলে না, নিজের মনের থেকে নিজের হাওয়ার ইচ্ছা মতো বলে না, এর ব্যাখ্যায় যে কথাগুলো বলেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী, সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো এগুলো কি, কথা বলে না, দেখে বা ক্লাসের শর্ত ছিল কিন্তু কথা বলতে হবে, কথা না বললে তো ক্লাসের শর্ত মানা হলো না, তাহলে হাদিসগুলো কি ওহী। আজকে আমাদের দেশে বড় একটা ফেতনা আবিষ্কার হয়েছে, নিজেদেরকে নাম দিচ্ছে আহলে কোরআন, আপনারা দেখছেন কি না এই ফেতনা, জানি না, অনেক জায়গায় আমরা দেখতেছি এখন হঠাৎ, এবং বলতেছে যে আমরা হাদিস মানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি, তো ভাই হাদিস মানেন না কেন, হাদিসের মধ্যে ভেজাল আছে, গন্ডগোল আছে, এজন্য আমরা হাদিস মানি না, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গন্ডগোল নাই, এই জন্য আমরা সকলে কোরআন মানি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তাহলে তো নাক দিয়ে সর্দি হয়, কাশি হয়, কত ময়লা আবর্জনা বের হয়, তো নাক এটা তো কেটে ফেলা দরকার, নাক এটা রাখেন কেন, এটা দিত ময়লা বাইরে না, তো ময়লা বাইরে দিলে নাক এটা কেটে ফেলা দরকার, তাহলে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন, তাহলে নাক দিয়ে সর্দি বিভিন্ন ময়লা আবর্জনা বের হয়, এজন্য নাক কাটা যাবে না, বরং চিকিৎসা করে ওষুধ খেয়ে নাককে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে ভেজাল ঢুকছে এটা সত্য কথা, কিন্তু ওই ভেজালকে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করার জন্য এমন এমন মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, যারা এই সব বেজাল হাদিস চিহ্নিত করে ফেলছেন, সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে এমন একটা বেজাল হাদিস নাই যেই বেজাল হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম ঠিক করে ফেলেন নাই, চিহ্নিত করেন নাই, তাহলে হাদিস তো কোনটা বেজাল কোনটা সহি সব নির্দিষ্ট হয়ে গেছে, এখন আপনি আর ভুল পাইতেছেন ভেজাল পাইতেছেন কোন হাদিসের মধ্যে, দুই দিকে চরম পন্থা, একদিকে চরম পন্থা হলো যে হাদিসের মধ্যে বেজাল ঢুকছে বাস, আবার হাদিস টোটালি বাদ, আরেক দিকে চরম পন্থা হাদিসের কোনো যাচাই বাছাই নাই, সহি হাদিস না দঈফ হাদিস না জাল হাদিস না কি হাদিস বাসার দরকার নাই। ও রাসূলের হাদিস আবার জাল হয় কেমনে? আমার রাসূল জাল নাকি? ও দেখো রাসূলের দুশমন বাইরেছে, ও রাসূলের হাদিসের জাল বানাই দিতেছে, আমার রাসূল জাল নাকি? কত বড় জালতি, মূর্খতা সম্পূর্ণ কথা। তো আমার নবী জাল লাগে, আমার নবীর কথা আবার জাল হয় কেমনে? তা আমার নবী দুর্বল নাকি? আমার নবীর কথা দুর্বল হয় কেমনে? নবীর কথা আবার দরিফ হয় কেমনে? তা আমার নবী স্ট্রং, আমার নবীর হাদিসও স্ট্রং, কথা তো ভালো, কিন্তু নবীর কথা কিনা সেটা আপনি নিশ্চিত হবেন কিভাবে? যদি সেটা নবীর কথাই সত্য হয় তাহলে এটা অবশ্যই স্ট্রং শক্তিশালী, কিন্তু নবীর নামে যদি মিথ্যা কথা চালাই দেওয়া হয় সেটা তো নবীর কথা না, সেটারে আমরা বলি জাল হাদিস। একদিকে সব হাদিস মেনে চলা, সব হাদিস গ্রহণ করার প্রবণতা, আরেকদিকে সব হাদিস অস্বীকার করার প্রবণতা। যা গন্ডগোল কি নিয়ে? হাদিস নিয়ে। এক গ্রুপ সব মেনে নিবে, কোনটা বাদ দেওয়া যাবে না, আর এক গ্রুপ বলতেছে যে হাদিস মানাই যাবে। আমরা হইলাম এই দুইয়ের মাঝামাঝি, আমরা বলি হাদিস অবশ্যই মানতে হবে, হাদিস ওহির অংশ, হাদিস না মানলে ইমান থাকবে না। তবে সেটা আমরা সহি হাদিস গুলোকে আমরা আমল করব, হাসান হাদিস গুলোকে আমল করব, কিন্তু জাল হাদিস গুলোকে আমরা নবীর হাদিস হিসেবে গ্রহণ করব না। হাদিস থেকে আমরা যাচাই বাছাই করে কোনটা আমল করব, কোনটা আমরা যেগুলো ভেজাল আছে সেগুলো বাদ দিয়ে দিব। একজন আহলে কোরআন ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ, সালাত কায়েম করো সালাত কায়েম করো, এখন আপনি সালাত কেমনে কায়েম করবেন? কোরআনে কারিমের ভিতরে তো কেমনে দাঁড়াইবেন, কেমনে রুকু করবেন, কিভাবে সাজদা করবেন, কিভাবে বৈঠক করবেন, কোনো কিছুই নাই। সালাতের অনেকগুলো অর্থ আছে, আপনি কোন অর্থটা গ্রহণ করবেন? সালাতের একটা অর্থ হইল রাকস, সালাতের একটা অর্থ হইল নাচ, ড্যান্স, নাচলে ওইটাকে আরবিতে সালাত বলে। তাহলে আমরা যদি সবাই মিলে কতক্ষণ নাচানাচি করি তাহলে কি সালাত কায়েম হবে নাকি? হবে না। কেন হবে না? আল্লাহ বলছে আকিমুস সালাহ, সালাতের তো কোনো ব্যাখ্যা আল্লাহ পাক দেন নাই, সালাতের একটা অর্থ নাচানাচি। সুতরাং আমরা কতক্ষণ নাচানাচি করলাম সালাত কায়েম হয়ে গেছে। যদি আপনি আহলে কোরআন হন তখন আপনি নাচলেও সালাত হয়ে যাবে, কারণ আপনি সালাতের ব্যাখ্যা নেবেন কোথা থেকে? সালাতের ব্যাখ্যা যদি নিতে হয় ব্যাখ্যা নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। এখন আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেই না মানেন তা আপনি সালাতের ব্যাখ্যা পাবেন কোথায়, সালাত আদায় করবেন কিভাবে? অর্থাৎ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অস্বীকার করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন একটা ইবাদত সঠিকভাবে পালন করা সম্ভব না। আজকে এই হুদার অংশ শুধু কেউ কেউ কোরআনকে মনে করতেছে, কিন্তু হুদার যে অংশ হাদিস বিশাল অংশ রয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহ পাক নবীকে কয়টা জিনিস দিয়ে পাঠাইছেন? এক নম্বরটা কি? হুদা। দুই নম্বরটা হলো ওয়াদিনিল হক, দিনে হক। তাহলে দিন কয় প্রকার কথা বলে না? দিন দুই প্রকার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিনের সাথে হক লাগাইছেন তাহলে বুঝতে হবে আরেক রকমের দিন আছে, যেটা দিনে বাতিল, যেখানে হক আছে বুঝতে হবে বিপরীত আরেকটা আছে। হক থাকলে বাতিল আছে, বাতিল থাকলে হক আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাসূলকে পাঠিয়েছি ওয়া দীনিল হক, হক দিন সহকারে, সত্য দিন সহকারে, তাহলে বোঝা যায় এর বিপরীতে দিনে বাতিলও আছে, দিনে বাতিলও আছে, মিথ্যা দিনও আছে, ভেজাল দিনও আছে। এর বিপরীতে রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন দিনে হক সহকারে। এই দুইটা জিনিস দিয়ে কেন পাঠাইছেন? লিউযহিরাহু আলাদ্দীন কুল্লি, সমস্ত প্রকার মতবাদের উপরে, সমস্ত প্রকার দ্বীনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত দ্বীনে হককে তিনি এজহার করে দিবেন, স্পষ্ট করে দিবেন, বিজয়ী করে দিবেন। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হুদা এবং দ্বীনে হক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই দ্বীনে হক, তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে কোন দ্বীনের? দ্বীনে হকের। দ্বীনে বাতিলের কোন কিছু অনুসরণ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনটা পরীক্ষার ব্যবস্থা করেছেন। পরীক্ষা কয়টা? প্রথম পরীক্ষা কোন জায়গায়? প্রথম এক নম্বর পরীক্ষাটা কবরের মধ্যে, দুই নম্বর পরীক্ষাটা হাসরের ময়দানে, তিন নম্বর বাইরে পরীক্ষা হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। পরীক্ষা কয়টা? মনে রাখবেন ভালো করে, পরীক্ষা হলো তিনটা। আমাদের দেশে সরকারি চাকরিজীবীদেরকে চাকরি দেওয়ার জন্য একটা পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষা কয়বার দিতে হয় জানেন না? প্রথম প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়, তারপরে রিটার্ন পরীক্ষা দিতে হয়, সর্বশেষ বাইরে পরীক্ষা দিতে হয়। প্রথমটা যদি আপনি পাশ করেন দ্বিতীয়টা দিবেন, দ্বিতীয়টা যদি আপনি পাশ করেন তৃতীয়টায় যাবেন। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তিনটা পরীক্ষার ব্যবস্থা করেছেন। প্রথম পরীক্ষাটা কবরে, দ্বিতীয় পরীক্ষাটা হাসরের ময়দানে, তৃতীয় পরীক্ষাটা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষাটা একেবারে সংক্ষিপ্ত, এমসিকিউ। প্রথম পরীক্ষাটা কি? এমসিকিউ পর্যন্ত নাকি? জি, একেবারে শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা? তিনটা। কি কি? ওরে আল্লাহ, এই তো এই গ্রামের মানুষ দেখে প্রশ্ন জানে না, কবরের প্রশ্ন জানেন না, পান নাই এখনো। প্রশ্ন আউট হওয়ার যুগ, দুনিয়ার প্রশ্ন সবাই পাই যায়, কবরের প্রশ্ন বলে পাই না এই গ্রামে। কি কবরের প্রশ্ন পাইছেন? কি কি প্রশ্ন? এক নম্বরটা হলো মা রব্বুকা, দুই নম্বরটা ওয়ামা দীনুকা, তিন নম্বরটা ওয়ামা নাবিয়ুকা। সুবহানাল্লাহ। সবই জানে, আলহামদুলিল্লাহ, সবে জানেন। তিনটা প্রশ্ন তাহলে, তাহলে তিনটা প্রশ্নের প্রিলিমিনারি পরীক্ষা একেবারে সংক্ষিপ্ত, একেবারে অল্প সময়ে শেষ। তিন সাবজেক্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট তিনটা প্রশ্ন করবেন, তিনটা প্রশ্ন দিয়েই প্রিলিমিনারি পরীক্ষা শেষ। হাসরের ময়দানে লিখিত পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। ওই পরীক্ষা হবে শুধুমাত্র আমলের পরীক্ষা। কবরের মধ্যে যে পরীক্ষা, এটা হলো ইমানের পরীক্ষা। এখানে যে তিনটা কোশ্চেন, তিনটা কিসের উপরে? ইমানের উপরে। আর হাসরের ময়দানে যে পরীক্ষা, সেটা কিসের উপরে? আমাল। মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানের পরীক্ষায় জাররার পরিমাণ ভালো কাজ করলে সেটাও আপনি দেখতে পাবেন, আবার জাররার পরিমাণ খারাপ আমল করলে সেটাও আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের পরীক্ষা শুরু হবে কোন সাবজেক্ট দিয়ে, কোন বিষয় দিয়ে, এটা জানা। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই আমল দিয়ে তোমার হিসাব শুরু হবে, সেই আমলটা হলো সালাত, নামাজ। সুবহানাল্লাহ। সালাত হিসাব দিয়ে কিয়ামতের ময়দানে আপনার আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। আর বাইরে হবে কোথায়? জান্নাতের ভিতরে। প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, রিটার্ন পরীক্ষা দিয়েছেন, কোন পরীক্ষায় কিন্তু আপনার সাথে পরীক্ষা কমিটির মেম্বারদের দেখা হবে না, পরীক্ষা কমিটির চেয়ারম্যানের দেখা হবে না। দেখা হবে কোন সময়? যখন একেবারে বাইরে দিতে যাবেন। জান্নাতের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি বাইবে দিবেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার দেখা হয়ে যাবে। এর আগ পর্যন্ত যত পরীক্ষা দিবেন শুধু আপনার ইনভিজিলেটরদের সাথে দেখা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে না। কবরের যে পরীক্ষাটা, পরীক্ষার হলটা কত বড়, পরীক্ষার হলটা কত বড়, দশার দশার নাকি পরীক্ষার হল কত বড়, পরীক্ষার হলটা লম্বা হলো 3.5 হাত, প্রস্থে হলো 1.5 হাত। এমন ছোট এমন সংকীর্ণ পরীক্ষার হল, যে পরীক্ষার হলে এদিক থেকে এদিক নড়াচড়া করা যায় না, সুন্দরভাবে শক্ত হয়ে উঠে বসা যায় না, কোন দাঁড়ানোর মতো ব্যবস্থা করা ওই পরীক্ষার হলে নাই। ওই পরীক্ষার হলে কোন লাইট নাই, পরীক্ষার হলে কোন ফ্যান নাই, কোন এসি নাই, কোন ধরনের ব্যবস্থা করা নাই, দুনিয়ার সাথে কোন মোবাইল, কোন টেলিফোন, কোন নকলের কোন ব্যবস্থা করা নাই, নকলবিহীন একেবারে নির্বেজাল এক পরীক্ষার হলের নাম কবরের পরীক্ষা। ওই কবরের পরীক্ষার তিনটা প্রশ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর প্রশ্নটা ঠিক করেছেন, কি 2 নম্বরটা কি, ওয়ামা দীনুকা, তোমার দীন কি, তাহলে দীন কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে তিনটা প্রশ্নের মধ্যে 2 নম্বরটাই ঠিক করে রেখেছেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি দিনে হক ছিল নাকি তোমার দিন দিনে বাতিল ছিল, কোনটা তোমার জীবন ব্যবস্থা ছিল, কোন দিন দিয়ে তোমার জীবন পরিচালনা করেছ। প্রশ্ন কিন্তু ছোট ছোট তিনটা প্রশ্ন, কিন্তু এই তিনটা প্রশ্নের ভিতরে পুরোপুরি পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড পর্যন্ত কম্পিউটারের মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিলে ওই পাসওয়ার্ড দিয়ে যদি আপনি কোন একটা ফাইল খোলেন, ওই ফাইলের ভিতরে কি আছে সব অটোমেটিক বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন দিয়ে আবার আপনার পুরো জিন্দেগিটাকে পাসওয়ার্ড বানাই দিয়েছেন। এই তিনটা প্রশ্ন দিয়ে যখন পাসওয়ার্ড খোলা হবে, আবার আপনার পুরো জিন্দেগির সব বের হয়ে যাবে। বেশি প্রশ্ন লাগবে না। কোন লোক যদি, আমার কোন মা বোনেরা যখন ভাত রান্না করেন, 10 কেজি চাউল 20 কেজি চাউল রান্না করা শুরু করছেন, ভাত কতটুকু হয়েছে, কি পরিমাণ হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা, পুরা পাতিলের সব গুলা ভাত টিপ দেওয়া লাগে না, 2টা 3টা টিপ দিলে পুরা 10 কেজি 20 কেজি 40 কেজি সব ভাতের খবর ওই 2-3টা টিপ দিলে কিন্তু খবর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার আপনার জন্য প্রশ্ন 20টা 50টা 100টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার পরীক্ষার ব্যবস্থা করেন নাই, মাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ব্যবস্থা করেছেন 3টা কোশ্চেন, উত্তর দিতে মাত্র 5 মিনিটও সময় লাগে না, 3টা 3 মিনিটে শেষ। এই 3 প্রশ্নের উত্তরে পুরো জিন্দেগি সব এখানে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই দিনের প্রশ্ন আমাকে আপনাকে করা হবে, এই দিনের সাথে আমার আপনার পুরো জিন্দেগির কানেকশন আছে, পুরো জীবনের সম্পর্ক আছে। আমাদের দিনের নাম কি? দিনের নাম ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো একটা, সেটার নাম হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। তাহলে ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? এই জায়গায় তো গন্ডগোল, আসল গন্ডগোল এখানে। বলতেছেন সবাই খুশি হয়ে, আমার ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে এখানে সর্বনাশ করে দিছেন। আপনি বলতেছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ মানে কয়েকটা ধর্ম আছে, চারি পাঁচটা আছে, এই চারি পাঁচটার মধ্যে ইসলাম হল শ্রেষ্ঠ, ঠিক না? আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কয়টা? একটা, সেটার নাম ইসলাম। তো একটাই যদি হয় তো সেটা সর্বশ্রেষ্ঠ হয় কেন? ক্লাসে স্টুডেন্ট একজন, এখানে রোল নম্বর 1, 2, 3, 4, 5 হবে কেন? ছাত্র হইতো একটা, আল্লাহর জমিনে দিনে একটা, আর কোন দিনে নাই আল্লাহর কাছে। তা আপনি বলতেছেন আমারটা সর্বশ্রেষ্ঠ, তাহলে তো আপনি বাকিগুলারও স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। আপনি স্বীকৃতি দিয়ে দিলেন, আরো চার পাঁচটা দিন আছে, চার পাঁচটা ধর্ম আছে, আমারটা সর্বশ্রেষ্ঠ, ওইগুলা 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে, 5 নম্বরে আছে, কিন্তু নম্বরের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা জমিনে একটাই মাত্র দিন আছে, যেটা দিনে হক, আর বাকি যত দিন আছে সবগুলা হলো দিনে বাতিল। দিনে হক জমিনে কয়টা? একটা শুধুমাত্র, আর সবগুলা কি? দিনে বাতিল। কিন্তু আমরা এই জায়গায় প্রথম বন্ধ বলবো যে আমরা সবগুলার স্বীকৃতি দিয়ে ফেলছি, দিয়ে আমার শ্রেষ্ঠ বানাইছি, আরো মহা খুশি শ্রেষ্ঠ বলে যে আমি শ্রেষ্ঠ ধর্মের অনুসারী। আপনি শ্রেষ্ঠ বানেন কই? আল্লাহ কোরআনে কারিমে কোন জায়গায় বলছেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলছেন যে ইসলাম শ্রেষ্ঠ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জমিনে একটাই মাত্র দিন, একটাই মাত্র দিন হোক, সেটার নাম হলো কথা বলে না, সেটার নাম কি? ইসলাম বলতে কষ্ট হয়, ইসলাম বলতে যদি দুনিয়াতে কষ্ট হয় কবরেও কষ্ট হয়ে যাবে। অনেকে মুসলমান পরিচয় দিতে ভয় পায়, খুব ভয় পায়, মুসলিম কয় না, জিজ্ঞেস করলে ভাই আপনি কি, বিভিন্ন পরিচয়ে কেউ মুসলিম বলতে রাজি হয় না। আল্লাহ ভাই কি বলছেন? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال انني من المسلمين زلوب বলে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, এই লোকের কথার থেকে সুন্দর কথা জমিনে আর দ্বিতীয় কথা নাই, সুবহানাল্লাহ। এটা আমরা ইসলাম বলতে ভয় পাই, মুসলিম বলতে ভয় পাই, নিজের পরিচয় বুক ফুলাই দিতে পারে না যে আমি মুসলিম, আমার দিন ইসলাম, এটা পরিচয় দিতে পারে না। আজকে অনেক মুসলমানের সন্তান বাহিরেছে যারা বলে আমরা মানবতাবাদী, আমাদের ধর্মের নাম মানবতা। ধর্মের নাম কি? ইসলাম বলে না, ধর্মের নাম কি? মানবতা। মানবতা মানে পৃথিবীর যত মানুষ আছে সব আমরা এক ধর্মের, আমাদের ধর্ম হলো মানবতা, আমরা মানবতাবাদী। এই মানবতাবাদী যারা হবে তারা মুসলিম না, ইসলাম থেকে বের হয়ে গেছে, এটা আরেকটা ধর্ম, আরেকটা দিন, সেটা দিনে বাতিল। দিনে হক শুধুমাত্র যারা বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি ইসলামের অনুসারী। আচ্ছা এবার বলেন দেখি, যে ইসলাম আমরা গ্রহণ করলাম, আমাদের দিন একমাত্র কোনটা? যে ইসলাম আমাদের একমাত্র দিন, এটা কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? সবাই বলে না কি, কিছু বাকি আছে? এটা কি অসম্পূর্ণ কিছু আছে? এটা কি দিন? পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একেবারে টয়লেট থেকে শুরু করে, আপনার গোসল থেকে শুরু করে, ওযু থেকে শুরু করে, চুল কাটা থেকে শুরু করে, দাড়ি রাখার ব্যাসুর থেকে শুরু করে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে, জীবনের কোন অংশে এমন কোন জিনিস নাই যে জিনিস এই দিনের ভিতরে নাই। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন কোন জিনিস নাই যেই জিনিসের বিধান ইসলামের ভিতরে নাই। আছেন সব? কি বলেন, আছে? আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারীমা দশম হিজরির 9 জিলহজ তারিখে আরাফাতের ময়দানে নাজিল করছেন। মনে থাকবো তো কত হিজরি, কয় তারিখ, 9 জিলহজ, কোন জায়গায়? আরাফাতের ময়দান। একজন ইহুদি এসে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত দিচ্ছেন, এই আয়াতটা যদি আমাদেরকে দিত, আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি ওই দিনটা কোন দিন, কারণ যে সময় আয়াতে কারিমা নাজিল হয় আমি উমর ইবনে খাত্তাব সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। বিদায় হজে দশম হিজরিতে 9 জিলহজে আরাফাতের ময়দানে নাজিল হয়েছে। আল্লাহ পাক কি বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা কথা জানাই দিয়েছেন, বলছেন আলিয়াউমা আজকের এই দিনে, আজকের এই দিন, আজকের এই দিন মানে কোন দিন, আজকের এই দিন মানে কোন দিন, দশম হিজরির 9 জিলহজ। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কে পরিপূর্ণ করছেন? কাদের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের দিনকে আল্লাহ পাক সেদিন একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়াতমামতু আলাইকুম নিমাতি, আমার নিয়ামতকে আজকে তোমাদের জন্য এতমাম করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম পাওয়া, দ্বীন পাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। আল্লাহ পাক ইসলামকে নিয়ামত বলছেন, আজকে আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা দিনকে তোমাদের জন্য মনোনীত করলাম, সেই দিন হলো ইসলাম। একটা মাত্র দিন তোমাদের জন্য আমি আল্লাহ রাজি খুশি হয়ে মনোনীত করে দিলাম, সেটার নাম ইসলাম। তাহলে বিদায় হজের সময় দশম হিজরির 9 জিলহজ তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের দিন একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ওই দিনের পরে আল্লাহর দিনের ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে না, কোনো কিছু বাহির করা যাবে না। তাহলে ওই দিন দশম হিজরির 9 জিলহজ তারিখে যেই দিন ছিল, ওই দিন হলো কেয়ামত পর্যন্ত দিনে হক। এর পরে যত কিছু আবিষ্কার হয়েছে সেইগুলা হলো দিনে বাতিল। দিনের নামে, ইসলামের নামে এর ভিতরে যত কিছু ঢুকেছে এই 1400 বছরে, এই সবগুলা নতুন নতুন জিনিসগুলার নাম দিনে বাতিল। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, সমস্যা হলো এই জায়গায়, ওই দিন যেগুলো দিন ছিল, ইসলাম ছিল, সেগুলো আজকে আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে। নতুন নতুন যেগুলো ঢুকেছে সেগুলো আমাদের কাছে আজকে আল্লাহর দিন হয়ে গেছে। এখন যদি ওই দশম হিজরির আগের দিন কেউ পালন করে, সমাজে অনেক জায়গায় বলে যে ফেতনা ছড়াইতেছে, ফেতনা করতেছে, আর ওই দশম হিজরির পরে 300 বছর পরে, 500 বছর পরে, 700 বছর পরে দিনের ভিতরে নতুন নতুন যেগুলো দিন বানানো হয়েছে ওগুলো পালন করলে সেগুলোকে তারা সুন্নত মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখাইলেন, দরুদ শিখান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দরুদ কারোর জন্য রেখে গেছেন? আমার উম্মতরা আমি শিখাইতে সময় পেলাম না, আমার পরে দুনিয়াতে একদিন শেখ সাদি নামে একজন কবি আসব, ওই কবির থেকে তোমরা দরুদ শিখে নিও, এরকম কি আল্লাহ রাসূল বলছেন? আল্লাহ রাসূল কোন এবাদত শিখানো কি বাদ দিয়ে অসম্পূর্ণ রেখে গেছেন কিনা? সমস্ত এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়ে গেছেন। এমন কিছু নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমার নবীর উপরে বেশি বেশি দরুদ আর সালাম পেশ করো। আয়াতে কারিমা নাযিল হতে দেরি নাই, সাহাবায়ে কেরাম দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কেমনে দিতে হয় এটা তো আমরা শিখে গেছি, কিন্তু দরুদ কেমনে দিব, সালাত কেমনে পেশ করব এটা তো আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শিখিয়ে দিলেন, এটা হলো সেই দীনে হকের দরুদ। এরপরে শত শত বছর পরে অনেক নতুন নতুন দরুদ আবিষ্কার হয়েছে, হয়েছে না? এখন দরুদ মানে কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কত মধুর সুরে আর মহব্বতের স্বরে সবাই বলেন, মহব্বতের স্বরে সবাই পড়তে থাকে। অথচ এটা কি দিনে হক না দিনে বাতিল? কারণ কি কেমনে দিনে বাতিল? এই দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন কে? এটা কবিতা, কার কবিতা? শেখ সাদির কবিতা। শেখ সাদির কবিতাকে দিন বানায় বলা হয়েছে। আরেকজনে আবিষ্কার করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত সুন্দর না? ওই দরুদের থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদের থেকে কিন্তু সুন্দর, শুনতে কিন্তু খুব সুন্দর দেখা যায়, টান দিয়ে টান দিয়ে মহব্বতের সুরে। কিন্তু আমার রাসূল যেদিন আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে সেই দিন এই দরুদের কোনো অস্তিত্ব ছিল না। এই দরুদ পরবর্তীতে দিনের নামে এবাদতের নামে ভিতরে ঢুকানো হয়েছে। এরকম একটা দুটা নয়, অসংখ্য দরুদ দিনের ভিতরে ঢুকানো হয়েছে। তাহলে দিনে হকার দিনে বাতাল বুঝতে পারছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদাররা, বেশি বেশি আল্লাহর জিকির করো। তাহলে জিকির একটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। নবী সরেসরাম জিকির দেখাই দিয়েছেন কিনা? কথা বলো, আল্লাহ রাসূল জিকির দেখাইছেন? রাসূল জিকির করছেন, রাসূলের সাহাবীরা করছেন, তাহলে জিকির দেখাই দিয়ে গেছেন না? কিন্তু দেখা গেছে যেদিন আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে সেদিন জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীতে শত শত বছর পরে এদের ভাঙিয়ে ভাঙিয়ে জিকির হয়েছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ডান দিকে টান, বাম দিকে ধাক্কা, এদিকে পিছে পর্যন্ত, এদিকে সামনে পর্যন্ত। জিকিরের অসংখ্য কলা কৌশল পদ্ধতি আবিষ্কার হয়েছে না? এবং কোন জায়গায় দেখবেন হু হা হু হা, এটাও জিকির। কত রকমের জিকিরের নামে পাগলামি, কোদালি জিকির, কুড়ালি জিকির, লাফানো জিকির, কত রকমের জিকির বর্তমানে আবিষ্কার হয়েছে। কোন কোন জায়গায় জিকির করতে করতে প্যান্ডেলের বাস বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, কোন জায়গায় জিকির করতে করতে স্টেজে উঠে যাচ্ছে, লাফ মারতেছে। কিন্তু আশেপাশে অনেক মান্দার গাছ আছে, কোনদিন দেখি না মান্দার গাছে উঠে গেছে। দেখছেন না আপনারা যে জিকির করতে করতে লাফ মেরে মান্দার গাছে উঠে গেছে? তাহলে বোঝা যায় দেখে জেনে শুনেই লাফাইতেছে, যদি তার জ্ঞান না থাকতো জিকির করতে করতে পাগল হয়ে গেছে, তাহলে তো কোনটা মানবার গাছ কোনটা পাশ সেনার কোন উপায় ছিল না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সবাই জিকির করেছেন, কিন্তু একজন সাহাবী কোনদিন জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন এমন কোন সহি হাদিস তো দূরের কথা, কোন জাল হাদিসও কোনদিন শুনছেন কিনা? আল্লাহ রাসূলের সাহাবীরে কি বলেছিলেন না শতভাগ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বলি সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর বলি, কিন্তু একজন সাহাবী জিকির করতে করতে একজন খেজুর গাছে উঠেন না? তাহলে এই জাতীয় যত রকমের জিকির আছে এই জিকির দিনে হকের মধ্যে ছিল না, এই জিকির পরবর্তীতে দিনের নামে ঢুকানো হয়েছে। যেদিন দিনে হক পরিপূর্ণ হয়েছে আল্লাহ রাসূল সুলতান যে দিনে হক নিয়ে আসছেন ওই দিনে হকের অনুসারীরা কোনদিন বেনামাজি ছিল না। আজকে অনেক নামাজ পড়ে না কিন্তু ইসলামের অনুসারী মুসলমান ইমান মজবুত, এরকম ইমান মজবুত ওলা ভাই আপনাদের দেশে আছে নাকি? কি বলে এই দেশেও আছে? এই এলাকায় তো থাকার কথা না, কারণ এই এলাকার ভাইয়ের আমরা জানি সবাই সহি আকিদার অনুসারী সহি আমলের অনুসারী, সেই দেশে আমার জানা আমাদের থাকে কেমনে? তাহলে বোঝা যায় দিনে হক যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন ওই দিনের ভিতরে কোন বেনামাজি ছিল না, পরবর্তীতে নামাজ পড়ে না আবার মুসলমান আছে দিনের ভিতরে আছে, এটা হলো দিনে হক না, এটা হলো দিনে বাতিল, নিজেরা বানাই নিছে দিন যে নামাজ না পড়িয়ে ইমানদার থাকা যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কি বলছে, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরে তারকু সালাত, একজন মুশরিকের মাঝে একজন মুমিনের মাঝে পার্থক্য হলো তারকু সালাত নামাজ ছেড়ে দেওয়া। মুমিন কখনো নামাজ ছাড়ে না, মুশরিক কখনো নামাজ পড়ে না, এটা হলো মুমিন আর মুশরিকের পার্থক্য। সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ছিল কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তার ইমান চলে যায়, এই ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম ঐকমত্য ছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিনে হক ওই দিনে হকের মধ্যে বেনামাজি থাকতে পারে না, এ তো দিনে বাতিল হইলে দিনে বাতিলের অনুসারী হইলে তাওহীদের দিনের অনুসারী হইলে বেনামাজি থাকিও ইমানদার থাকা যায়। আমার ভাইয়েরা এবং বোনেরা জেনে রাখুন যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত টানতে পারে না, যে ইমানের শক্তি এত দুর্বল মসজিদ পর্যন্ত টেনে আনতে পারে না, ওই ইমান কোনোদিন আপনাকে জান্নাত পর্যন্ত টেনে নিতে পারবে না। ইমান যদি এত দুর্বল হয়ে যায় যে আপনাকে কয়েক গজ দূরে মসজিদ পর্যন্ত টেনে আনতে পারে না, তো ওই ইমান আপনাকে আমাকে কোনোদিন জান্নাত পর্যন্ত নিতে পারবে না। জান্নাত কি নানার বাড়ির কাছে নাকি কোথায়? জান্নাত হাজার হাজার মাইল দূরে জান্নাত। আপনার ইমান এত দুর্বল সকালবেলা আজান দিলে উঠে উঠে বসতে পারে না, একেবারে শুয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, যে ইমান বিছানার সাথে লেগে গেছে, আইসিইউ তে রাখা হয়েছে ইমান, ওই ইমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান দিয়ে জান্নাতেও যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমান প্রতিদিন পরীক্ষা করে নিও ঠিক আছে কিনা। আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, তুমি যদি এশার জামাতে ফজরের জামাতে হাজির হইতে পারো বুঝবা তোমার ইমান আছে, যদি এশার জামাতে হাজির হইতে না পারো ফজরের জামাতে হাজির হইতে না পারো বুঝবা তোমার ইমান নাই, তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি মুনাফিক, তোমার ইমান নাই। আমার ভাইরা নামাজ বিহীন জান্নাতে যাওয়া সালাত বিহীন জান্নাতে যাওয়া সম্ভব না, জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই আমার আপনার জীবনে সালাত লাগবে। আজকে জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল জামে মসজিদ সুন্দর করে বানায় রেখেছেন, জামে মসজিদের মুসল্লি নাই, অনেক জায়গায় ফজরের জামাতে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া তিন নম্বর মুসল্লি পাওয়া যায় না, বাংলাদেশে এরকম মসজিদও আছে, খালি ইমাম সাহেব মুয়াজ্জিন দুইজন, আবার অনেক জায়গায় ইমাম সাহেব বলে রেখেছে মুয়াজ্জিন সাহেব সকালবেলায় কিন্তু আমি আসতে পারবো না, সকালবেলায় কিন্তু আপনি নামাজ পড়াইবেন। তাহলে ওই মসজিদে খালি মুয়াজ্জিন সাহেব একজন, ওই মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলে যদি আমাদের চাকরি না হইতো তা আমাদেরকে ফজরের সময় খুঁজে পাওয়া মুশকিল হইতো। মুসল্লি যে আসে না এমন না, আমাদেরকে তোমরা খুঁজে পাইলে না, যদি আমাদের চাকরি না হইতো তো চাকরির কারণে বাধ্য হয়ে আসতে হয়। তাহলে যেই দেশে যেই সমাজে ফজরের নামাজে মুসল্লির এই অবস্থা, সেই সমাজের ইমান, সেই সমাজের মানুষের মুসলিমের ইমান জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই জন্য জামে মসজিদের উন্নয়ন হচ্ছে আলহামদুলিল্লাহ, নামাজেরও যেন উন্নয়ন হয়, যেন প্রত্যেক জামাতে মসজিদ ভরপুর হয়ে যায়। আমার ভাইয়েরা বোন বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে যেই দীনে হক ছিল ওই দীনে হকের অনুসারীরা কখনো বেপর্দা বের হইতো না। আজকে আমাদের অনেক মা বোন হেজাবহীন পর্দাবিহীন বাড়ি থেকে বের হয়, আবার নিজেদেরকে মুমিনও মনে করে মুসলিমও মনে করে, যার পর্দার দরকার নাই তিনি অনেক কঠিন পর্দা করে বাড়ি থেকে বের হন, যার বেশি বেশি পর্দার দরকার তিনি তত কম কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বের হন। নাতিনের দরকার বেশি পর্দা, নাতিন বের হয় সামান্য কাপড় পরে, দাদির পর্দা কম দরকার, দাদি বের হয় একেবারে বোরকা ছাতা সব নিয়ে, যার দরকার কম তিনি একবার সব নিয়ে বের হয়েছেন, তো দাদির ওখান থেকে কিছু নাতিনকে দিয়ে দিলেই তো হয়, কি বলেন? দাদি এত কিছু না নিয়ে দাদির ওখান থেকে কিছু অংশ নাতিনকে দিলে তো নাতিনের কাপড়ের অভাব, নাতিন কাপড় পাচ্ছে না, ছোট্ট কাপড় পরে বাসা থেকে বের হয়েছে, অথচ নাতিনের দরকার বেশি কাপড়ে, দাদি যদি একটু নাতিনকে দিয়ে দেয় তাহলে তো কাজ হয়ে যায়। দিনে হকের অনুসারী কখনো পর্দাবিহীন বের হইতে পারে না, যদি পর্দাবিহীন বের হয় বুঝতে হবে তিনি দিনে বাতিলের অনুসারী হয়ে গেছেন। কবরের মধ্যে বাবা দিনুকা প্রশ্ন করা হইলে উত্তর দেওয়া কোনদিন সম্ভব হবে না দিনই আল ইসলাম, এই উত্তর কোনদিন কবরের মধ্যে আপনার জবান দিয়ে আসবে না, মুখ দিয়ে আসবে না, কারণ আপনি দুনিয়াতে ইসলামের আদর্শ আমার কাছে ভালো লাগে নাই। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, এই মহিলা সাহাবীর ছেলে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন, মহিলা সাহাবীর ছেলে শহীদ হয়ে গেছে, একজন মায়ের কাছে সন্তান শহীদ হওয়া সন্তান মারা যাওয়ার চাইতে বড় শোক, বড় বিপদ, জমিনে আর কিছু হইতে পারে না। এরকম গুরুতর অবস্থায় উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার হিজাব পর্দার সামান্যতম ঘাটতিও দেখা দেয় নাই, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই মহিলার সন্তান শহীদ হয়ে গেছে, সন্তান মারা গেছে, কিন্তু তার পর্দার হিজাবের একটু লঙ্ঘন হয় নাই। জিজ্ঞেস করলেন, মা আপনার সন্তান মারা গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু আপনার পর্দা কেমনে আপনি এভাবে রক্ষা করলেন? উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা না জবাব দিলেন, ইন আরুজ্জা ইবনি ওয়ালান আরুজ্জা হায়াই, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার ছেলে হারাইছি কিন্তু আমি আমার ঈমান হারাই নাই, ছেলে হারাইছি, ছেলে শহীদ হয়েছে কিন্তু আমার ঈমান তো শহীদ হয় নাই, ঈমান তো আমি হারাই নাই, তাহলে আমার ঈমান যদি থাকে তা আমার পর্দা লঙ্ঘন হবে কেন? এটাই হলো দ্বীনে হকের অনুসারীদের আদর্শ। আজকে আমাদের অসংখ্য মাবুদ দেখি বেপর্দা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় এবং মনে হয় ওই মহিলার কোন স্বামী আছে বাবা আছে বলে মনে হয় না, কারণ স্বামী বাবা যিনি আছেন ওনাকে হাদিসের বাজার দায়ুজ বলা হয়, যার স্ত্রী বেপর্দা ঘুরেফিরা করে, যার মেয়ে বেপর্দা ঘুরেফিরা করে, উনি যত তাহাজ্জুদ গুজারি হন ফজরের নামাজে প্রথম কাতারে যে বসে থাকেন আল্লাহর কাছে আপনার পরিচয় হলো কি? দায়ুজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দায়ুজ জান্নাতে যাবে না, আপনি তাহাজ্জুদ গুজার হয়ে গেছে জাহান্নাম, আপনি হাজারো ইবাদত করে আপনি জাহান্নামে, কারণ আপনি দাইউস। আপনার স্ত্রী ব্যাপারটা ঘোরাফেরা করে, আপনার মেয়ে ব্যাপারটা ঘোরাফেরা করে। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, ওই দিনে হকের বিদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসার 11, 12, 13, 14 নম্বর আয়াতে কারিমায় সম্পত্তির বন্টন, জায়গা জমিনের বন্টন সব ঠিক মতো করে দিচ্ছেন। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছেন, ব্যাখ্যা করার দায়িত্ব, দেখাই দেওয়ার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছেন। একটা মাত্র ইবাদত, যেই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয় নাই, সেই ইবাদতটা হলো ফরায়েজের বিধান। প্রত্যেক ইবাদতের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে। যেমন নামাজের মধ্যে ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নাত নামাজ আছে, নফল নামাজ আছে। রোজার মধ্যে, সিয়ামের মধ্যে ফরজ রোজা আছে, ওয়াজিব রোজা আছে, সুন্নাত রোজা আছে, নফল রোজা আছে। হজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে। কিন্তু ফরায়েজের বিধানের মধ্যে কোনো সুন্নাত নাই, কোনো ওয়াজিব নাই, কোনো নফল নাই, সবগুলো আগা ঘোরা সব ফরজ। এই জন্য এটাকে বলা হয় ফরায়েজ। আজকে দিনে হকের অনুসারীরা, ইসলামের অনুসারীরা দেখা যায় বাবা মারা গেছে, মা মারা গেছে, জায়গা জমিন গুলো ঠিক ভাবে বন্টন করে না, একজনে বেশি নিয়ে যায়, একজনে কম নিয়ে যায়, বোনদেরকে ঠকায় কম দিয়ে দে, ভাইয়েরা সব রাখি দে, বোনেরা শেষ পর্যন্ত দেখে আর উপায় নাই, যদি জায়গা জমিন নিয়ে যায় বাবার বাড়িতে আর আসার রাস্তায় নাই, শেষ পর্যন্ত বাধ্য হয়ে আত্মসমর্পণ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরায়েজের সম্পত্তি বন্টন করে 11, 12 নম্বর আয়াতে সূরা আন-নাসায় বন্টন করছেন, 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন, এই বিধি বিধান যারা মেনে চলবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফরায়েজের বিধানে যদি কেউ গণ্ডগোল করে, সঠিকভাবে সম্পদ বন্টন না করে, তাকে আমি আল্লাহ এমন ভাবে জান্নাতের জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নাম থেকে কোনদিন তার বের হওয়ার সুযোগ থাকবে না। কি সুবহানাল্লাহ বলবেন, কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এটাও জানো না। আমাদের দেশের যে ব্ল্যাক হোল ফিরের মুরিদদের মতো হয়েছে, এক ফির বলতেছে আপনাদেরকে একটা কথা কমো সবাইটা কন, কয় আমি তো মা ফাতেমার স্বামী, এটা শুনলে কি বলবে? আর ব্যাকল মরিদেরা কি কয়, ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের হুজুর মা ফাতেমার স্বামী হয়ে গেছে। অথচ এই ব্যাকলের ওই সময় জুতা দিয়ে পিটানো দরকার না, এই বেটা বলতেছে মা ফাতেমা আবার মারে বিয়েও করছে, তোর মা যদি হয় মা ফাতেমা তুই আবার বিয়ে করলি কেমনে? আর ব্যাকল মরিদে কি কয়, আল্লাহ কোনটা আমি কোনটা এডিট করতে পারে না, আর মুরিদেরা কয় কি ব্যাকল গুলা, আমাদের হুজুর আসে তো আল্লাহ সুরতে বসে থাকে, কি ব্যাকল, কি গাধা এগুলা, কোন জায়গায় সোবার আল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় জোতার পিটা, এটাও বানা বোঝা লাগবে না। তাহলে আল্লাহ পাক এই ফরায়েজের সম্পদে যদি গণ্ডগোল করেন জায়গা জমিন বন্টনের মধ্যে, এমন ভাবে জাহান্নামে যাবেন আর বের হওয়ার সুযোগ নেই, কঠিন শাস্তির কথা আল্লাহ পাক বলছেন। আজকে পরিবারে পরিবারে ঘরে ঘরে যাই হিসাব করে দেখেন, 100 পরিবারে এক পরিবার খুঁজে পাওয়া মুশকিল যে আল্লাহর বিধান অনুযায়ী সম্পত্তি বন্টন করছে। সব পরিবারে গন্ডগোল গন্ডগোল, সঠিকভাবে সম্পদ বন্টন করে না, দেখা যায় সবাই ঠকা। আর বাবারা কি করে জানেন, হজে যায় বুড়া হইলে এখন হজে যাওয়ার বয়স হয়, কারণ আমাদের দেশে যৌবনে হজে যাওয়া যায় না, কারণ হজ তো ধরে রাখতে হয়। জোয়ান কালে তো দুনিয়া শয়তানে কর্ম, এখন হজে গেলে হজ ধরে রাখতে পারবো না। আগে থেকে ঠিক করে দিয়েছে যে জোয়ান কালে যত শয়তানি আছে সব করবো, আর বুড়া কালে গেলে একবার বুজুর্গ হয়ে যাবো। এই জন্য জোয়ান কালে হজ করবো না, হজ করবো তখন বুড়া হইলে, যখন আর গুণা করার শক্তি নাই, গুণা করতে চাইলেও আর পারবো না, তখন হজে যায়। তো হজে যাওয়ার আগে কি করে ছেলেরা বুদ্ধি দেবে, এইটাই সুযোগ। এই সুযোগে বাবার জায়গা জমি সব লইনি, তা বাবারে কাপা আপনি একটু আপনার মেয়েদেরকে ডাকি, কিছু জায়গা জমি বুঝাই দিই, একটু ঝামেলা মুক্ত হয়ে যান। হজের থেকে আসলে কিন্তু এইসব ঝামেলা আর করা যাবে না। তাই বাপে মেয়েদেরকে ডাকে, ডাকি কয় মা ধর আমি মরে গেলে কিছুই পাবি না, আমি বাবা থাকতে কিছু নিয়ে যা। তো বাবা ডাকি পাইব ধরেন এক বিঘা দিয়ে দিছে দুই কাঠা, দিয়ে কয় যা নিয়ে যা। এই যে মেয়েকে আপনি মাহরুম করছেন, আর জীবিত অবস্থায় তো দেওয়া যাবেই না, জীবিত অবস্থায় দিলে আপনি হেবা করবেন, হাদিয়া দিবেন। জীবিত অবস্থায় মিরাজ সম্পদ বন্টন করা যায় না, সম্পদ বন্টন হলো মারা যাওয়ার পরে। এক নম্বর অপরাধ করছেন জীবিত অবস্থায় বন্টন করে, দুই নম্বরে মেয়ে যা পাওয়ার আপনি সেখান থেকে মাহরুম করে অল্প দিয়েছেন, দিয়ে প্রথম আপনি জাহান্নামের টিকিট কিনছেন, তারপরে বিমানের টিকিট কিনছেন। আগে জাহান্নামের টিকিটটা লই নিছে, তারপরে আবার বিমানের টিকিট নিছে, তে বিমানের টিকিট নিয়ে জাহান্নাম কিনে ওইদিকে রওনা দিছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে। আপনি বান্দার হক নষ্ট করে যতবার হজ করেন আপনি জান্নাতে যাওয়া সম্ভবপর না, কারণ আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ সুবহানাহু তাআলা একসময় হজ করলেও আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবেন না। আর মেয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য বিচার দিবে যে আল্লাহ আমার বাবা ছেলেদেরকে ঠকায় নাই, আমি মেয়ে হওয়ার অপরাধে আমাকে ঠকাইছে, আমাকে আপনি মেয়ে বানাইছিলেন এই জন্য আমাকে ঠকাইছে, মেয়ে হওয়াটাই আমার জন্য অপরাধ। আবার দেখবেন অনেক মা বোনেরা জায়গা জমি নিতে চান না, এই নিতে না চাওয়া এটা আরেক গুনার কাজ। আল্লাহ দিছেন আপনি নিবেন না কেন? তাহলে বোঝা যায় আল্লাহর ইচ্ছার উপর আপনি সন্তুষ্ট নাই। দ্বিতীয় কথা হলো আপনার সম্পদের মধ্যে আপনার ছেলে মেয়েরা মালিক, আপনার স্বামী মালিক, আপনি আপনার ছেলে মেয়েদেরকে মাহরুম করার অধিকার কই পাইছেন? আপনার বাইরেকে দিয়ে আপনার ছেলে মেয়েরে মাহরুম করবেন এই অধিকার তো আল্লাহ আপনাকে দেন নাই। এজন্য আপনি প্রথমে সব শরিয়া অনুযায়ী পড়া এই জন্য নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে যদি দেখেন যে ভাইটা গরিব, ভাই খুব অভাবে আছে, বাইরে কিছু দেওয়া দরকার, আপনি সর্বোচ্চ তিন ব্যাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত করার অধিকার আপনার আছে, এর বেশি কোন ক্রমে ওসিয়ত করার অধিকার আপনার নাই। কিন্তু আমাদের দেশে অনেক বাবার কিন্তু দেখা যায় বাবার বাড়িতে আনে নাই। এই এই ফরায়েজের ক্ষেত্রে দিনে হকের বিধান অনুসরণ করা হচ্ছে না, দিনে বাতিলের অনুসরণ। এরপরে দেখেন জীবনের সর্বক্ষেত্রে আগা গোড়া নামাজ পড়তে যান, সেখানে দেখেন কত কিছু ঢুকানো হয়েছে যেগুলো নবিসের সালামের যুগে যে দিনে হক ছিল সে দিনে হক যেদিন পরিপূর্ণ হয়েছে সেদিন ছিল না। নামাজের আগে পরে কত কিছু ঢুকানো হয়েছে, নামাজের মুসল্লা নাকি আমাদের দেশে না পাক থাকে। তো প্রথমে নামাজের মুসল্লা কি করে, পাক করে, পাক করার জন্য কি পড়ে, আবার দেখবেন বড় বড় বাইবেল আছে এইভাবে নিয়ত বানায় বানায় আরবিতে নিয়ত পরে পরে নামাজ শুরু করতেছে, আল্লাহ একবার একবার বানছে আবার ছেড়ে দিছে, কি ব্যাপার, ও নিয়তের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, সালাসারা তাকে আলবা বলে ফেলছে, এরকম মুসলিম মসজিদে দেখা যায়। অথচ এটা দিনে হকের মধ্যে ছিল না। অনেক মুসলমান ভাই দেখা যায় ওই মুসলমান ভাইয়ের মুখের মধ্যে দাড়ি নাই, এরকম মুসলমান আপনাদের দেশে দেখা যায় না আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলও আছে, আছে না, মনে কষ্ট দিবেন না কেউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন দ্বীন পরিপূর্ণ হয়েছে তখন একজন মুসলমান দাড়িবিহীন মুসলমান ছিলেন না। আল্লাহ রাসূলের কোন সাহাবি ছিলেন যিনি দাড়িবিহীন দাড়ি ছিল না এরকম সাহাবি ছিলেন? এটা কবিরা গুনাহ, এটা ফরজ, দাড়ি রাখতেই হবে। অনেকে মনে করে দাড়ি তো সুন্নত, কত সুন্নত পালন করি না, এটা একটা না হলে অসুবিধা। কিন্তু সুন্নত এটা এই কথাটাও ঠিক আছে, ফরজ এই কথাটাও ঠিক আছে। সুন্নত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করছেন নবীর আদর্শটাই সুন্নত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে যে তাকিদ দিছেন ওই তাকিদ অনুযায়ী ফিকহের ভাষায় এটা ফরজ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটাই পরে ক্লাসে হয়েছে, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মাকাদা কোনটা সুন্নতে জায়েদা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো দাড়ি। আল্লাহ পাক নারীদেরকে দাড়ি দেন নাই, দাড়ি দিচ্ছেন কাদেরকে? পুরুষদেরকে। এটা আল্লাহর নিয়ামত। আমার দেখেন দুনিয়াতে আসার সময় আল্লাহ দাড়ি দেন নাই, দাড়ি দিচ্ছেন কখন? বড় হওয়ার পরে। কারণ মায়ের পেট থেকে যদি দাড়ি দিয়ে দিতেন আমরা দাড়ির সম্মান করতে জানতাম না। এই জন্য আল্লাহ পাক যখন দাড়ি রাখার বয়স হয়েছে, সম্মান করার বয়স হয়েছে, তখন আল্লাহ পাক দাড়ি দিচ্ছেন। এটা আমরা আল্লাহর এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট না, আমরাকে আল্লাহ যদি আমার মহিলা মানে তো খুব ভালো হতো, কেন দাড়ি দিয়ে দিল? এই জন্য কাটতে কাটতে কাটতে কাটতে জুলুম করতে করতে শেষ, যদি পারতাম এটা একবার তুলে শিকড় সহ তুলে ফেলতাম, কিন্তু শিকড় সহ তোলা যায় না, এই জন্য এটার প্রতিদিন একবার কাটতে হয়। তাহলে এটা কি দিনে হকের কাজ? অনেক ভাইকে আমরা দেখি এরকম। এইভাবে জীবনের সর্বক্ষেত্রে দিনে হকের অনুসরণ বাদ দিয়ে বিভিন্ন আমরা বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে আজকে দেখেন সুদ, সুদ কি দিনে হকে আছে? আল্লাহ আকবার, সুদের মধ্যে কত মারাত্মক অপরাধ। সুদ এমন এক অপরাধ যেটার মধ্যে 70 প্রকারের অপরাধ আছে, গুনাহ আছে। সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহর সাথে শিরক করা। সবচেয়ে নিচু অপরাধ হলো আপন মাকে বিবাহ করার মতো গুনাহ, নাউজুবিল্লাহ। সেই সুদ মুসলিম সমাজে মুসলিমদের মধ্যে চলতে আছে, ঘুষ চলতে আছে, বিভিন্ন রকমের অপকর্ম, মদ জুয়া মাদক, মাদকের সাগরে ভাসতেছে বাংলাদেশ, মাদক আর মাদক, ঘরে দুয়ারে রাস্তাঘাটে অলিতে গলিতে মাদক আর মাদক, লক্ষ লক্ষ বোতল, লক্ষ লক্ষ ট্যাবলেট প্রতিদিন বাংলাদেশের সীমানা দিয়ে ঢুকতেছে, আসতেছে আসতেছে, আর আমাদের সন্তানেরা সুন্দর মতে খাইতেছে খাইতেছে চলতে আছে, আর খাইতে খাইতে সব মাতাল জাতি হইতেছে, মাতাল জাতি পাগল জাতি হইতেছে। কিছুদিন পরে এটা পাগলের দেশ হয়ে যাবে, আর সবাই নিজেকে জাতিসংঘের মহাসচিব মনে করে বসে থাকি, কারণ এটা খাইলে তখন আর নিজেকে তো সাধারণ মানুষ মনে হয় না, প্রেসিডেন্ট মনে হয়, জাতিসংঘের মহাসচিব মনে হয়। তো বাংলাদেশের সবাই যদি জাতিসংঘের মহাসচিব হয়ে যায় তো এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, যুব সমাজ যদি ধ্বংস হয় পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। যেই হারে মাতালের সমাজ গড়ে উঠতেছে, এই মাদকা শক্তি আমাদেরকে গ্রাস করতেছে, অথচ মাদককে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মিন আমালি শয়তান, সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত। এটা শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ না। মানুষ কোনোদিন মদ সেবন করে না, মদ সেবন করে শয়তান, এটা আমালুর শয়তান। আল্লাহ পাক বলেন ফাজতানি বহু লাআল্লাকুম তুফলিহুন, যেই সমাজ যেই জাতি যারা এটা থেকে বিরত থাকবে তারাই সফল। এটা থেকে বিরত না থাকলে সফল হওয়া সম্ভব না। এই জন্য আমার ভাইয়ের আগম ঘটনা, আমাদের ছেলে মেয়েদেরকে মাদক মুক্ত করে গড়ে তুলতে হবে, সালেহীন বানাইতে হবে, নামাজি বানাইতে হবে। নিজেই পড়ি না, ছেলে মেয়ে নামাজি হবে কেন? আমার মা বোনদেরকে ধ্বংস করতেছে বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি, স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা, আপনাদের এদিকে আছেন? ঘরে ঘরে আছে। আমাদের অনেক মা বোনের ঘুম আসে না এগুলা না দেখলে, সিরিয়াল মিস হইতে দেওয়া যাবে না, কোনটার পর কোনটা কোনটার পর কোনটা সব মুখস্থ। আর এগুলোর মাধ্যমে পরিবারে কিভাবে শাশুড়ির বউয়ের কোটনামি করতে হয়, ঝগড়া বাঁধাতে হয়, কিভাবে পরিবারে আগুন জ্বালাতে হয়, সব ট্রেনিং এখানে দেওয়া হয়। এজন্য আজকে পরিবারে পরিবারে শান্তি নেই, পরিবারে পরিবারে মারামারি ঝগড়াঝাটি অলহ বিনা এগুলোর অবদান। আমার মামনদেরকে এগুলো ছাড়তে হবে, এইগুলো ছেড়ে দিন মুখী হন। এগুলো দেখতে দেখতে রাতে তিনটা বাজে, ফজরের নামাজের খবর নাই, সকালবেলা কোরআনে কারিম তেলাওয়াতের খবর নাই। আর বিজাতীয় কালচার যত বেশি ডুববে তত মানুষ আল্লাহর দিন থেকে গাফল হবে, ইসলাম থেকে দূরে সরে যাবে। আমাদের যুব সমাজের মধ্যে বিজাতীয় কালচার, আজকে চুল রাখে বিজাতীদের অনুসরণে, দাড়ি রাখে বিজাতীদের অনুসরণে, ড্রেস পরে হাফ প্যান্ট পরে পরে ঘুরে বিজাতীদের অনুসরণে, হাতের মধ্যে চুড়ি বালা কত কিছু লাগায় বিজাতীদের অনুসরণে। মানে মুশরিকদেরকে বিজাতীদেরকে দেখে দেখে এই মাথা থেকে পা পর্যন্ত সকল কৃষ্টি কালচার সাজাইতে থাকে, অথচ এটা একজন মুসলিমের জন্য হারাম। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আলোচনা দেখেই তো করবো না, আমাদের মূল যে বিষয়ে বলছি যে আমাদেরকে অনুসারী হতে হবে দ্বীনে হকের, দ্বীনে বাতিল থেকে দূরে থাকতে হবে। আর দ্বীনে হকের সীমানা হইল দশম হিজরি নয় জিলহজ, আর আমার ময়দানে আল্লাহ দ্বীনে হককে পরিপূর্ণ করে দিচ্ছেন, এরপরে আর দ্বীনে হকের কোনো কিছু নাই। এরপর নতুন নতুন যত আবিষ্কার হবে সেগুলো সব দ্বীনে বাতিল, সেটা দেখতে যত সুন্দর হোক, শুনতে যত মজা হোক, যা কিছু হোক, দেখা যায় আমরা ওইগুলো সুন্দর দেখে দেখে গ্রহণ করে ফেলি। মিথ্যা কথা শুনতে কিন্তু অনেক মজা লাগে, দেখবেন এই যে আজকের ওয়াজ মাহফিল, আজকে যদি আমরা মিথ্যা কয়েকটা কাহিনী করতাম দেখতে তো আপনারা কান্দে কান্দে শেষ হয়ে যেতেন। যদি এখন শুরু করতাম, আমি কি তোর বোন ছিলাম না রে মাফাতে মাঝারি, দেখছেন না মাফাতে মাঝারি বিশাল যে অপদেশে ওসমানের বাড়িতে কুলসুমের বাড়িতে, কিন্তু বোন গরিব দেখি আমার দেয় নাই, কত বড় জালিয়াতি মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলি বলি ওয়াজ করে অনেকে। তারপরে হয়েছে আইয়ুব নবীর কাহিনী, তারপরে বিবি রহিমার জারি, বেলালের জারি, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, এইসব ওয়াজ করলে দেখতেন যে কি মজা, কান্দি কান্দি মিথ্যা কথা, কান্দি কান্দি মিথ্যা কথা, মিথ্যা কথার ওয়াজ কিন্তু খুব মজা লাগে। কিন্তু কোরআন আর শরিয়া হাদিসের ওয়াজে তো এইরকম মিথ্যা কথা নাই, এসব আজগবি গল্প কাহিনী নাই, ওয়াজের মধ্যে বলতেছে। আমাদের হুজুর এমন আমার বিশ্বাসের কেবলা, ওর নাম নিলেও উজু চলে যায়, হুজুরের নাম নিলে নাকি উজু চলে যায়, আব্দুল কাদের জিলানের নাম নিলে কি যায়, আব্দুল কাদের জিলানের নাম নিলে বোম আড়াইটা পড়ি যায়, কয়টা পড়ে দুইটা আরেকটার অর্ধেক। তাহলে যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর নাম নিলে যদি আড়াইটা পড়ে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি নাম নিলে কয়টা পড়বে, আর আল্লাহর নাম নিলে কি পড়বে, আল্লাহর নাম নিলে তো মানে মাথা গাড়ি পড়ে দেবে, কত বড় জাহালতে মিথ্যা কথাবার্তা। আল্লাহর ওলি নাকি এক পা বাংলাদেশে দেয় আর এক পা আফ্রিকা জঙ্গলে, এই ওয়া শুনছেন, আল্লাহর ওলি না বাংলাদেশে এক পা দেয় আর এক পা দেয় কোথায়, আফ্রিকার জঙ্গলে, ওখানে কুতুবদের মিটিং এ যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তাইফে গেছেন, তাইফ মক্কা থেকে সত্তর কিলোমিটার, মক্কা মুকাররমা থেকে সত্তর কিলোমিটার, এখন তো সুন্দর রাস্তা করা, রোড করা, এবং তাইফ নগরী খুব সুন্দর, আস্তে আস্তে উপরে উঠতে হয়, এই যে আমাদের দার্জিলিং এর মতো ইয়ার মতো, যে মক্কা থেকে অনেক উপরে উপরের দিকে উঠতে হয়, সুন্দর নগরী, আঙ্গুরের বাগান আছে, কতবার আমরা উমরা যাই আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর তুলে খাই এসছি, তাইফ নগরী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তাইফ গেছেন দাওয়াত দিতে, কয়দিন লাগছে, তিন দিন সময় লাগছে, তিন দিন, এই সত্তর কিলোমিটার অতিক্রম করতে কয়দিন, তিন দিন, তো এক পা মক্কা এক পা তাইফে দিতে পারেন নাই। যদি আল্লাহ পাক নবীর জন্য এত সহজ করে দিতেন যে এক পা দিত মক্কায় এক পা দিতেন তাইফে, তাহলে তো চাইতেন আর আসতেন এক সেকেন্ডে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে কয়দিন সময় লাগছে, আল্লাহ আকবার, বাইরেছেন, বাইরে যাই তিন দিন ওই গুহার মধ্যে লুকাই রেছেন, তারপর আবার বের হয়েছেন পাহাড়ের ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে, তারপরে যায় মদিনা গেছেন, এক পা মক্কা এক পা মদিনা, এই ব্যবস্থা আল্লাহ করে দেন নাই। এইরকম নবীর প্রত্যেকটা জেহাদের অবস্থা দেখেন, বদরে আসতে কদিন লাগছে, তারপরে সে তাবুকে যেতে কদিন লাগছে, তাবুক থেকে আসতে কদিন লাগছে, নবীর শ্রমিক জীবনে শুধু মেরাজ ছাড়া, মেরাজ নবীর শ্রমের আলাদা মজিজা, এটা ছাড়া এমন কোন ঘটনা পাইলেন না যে এক পা মক্কা দিছে এক পা মদিনা দিছে, এক পা মক্কা দিছে এক পা তাইফে দিছে, আর আমাদের বাংলাদেশের অলিরা নাকি এক পা বাংলাদেশে দেয় আর এক পা আফ্রিকার জঙ্গলে দেয়, এবং মানুষ শুনে শুনি সোহাল আল্লাহ আল্লাহ একবার বলে আবার কান দেয়, এইরকম মিথ্যা ইচ্ছা কাহিনীতে ভরপুর, এগুলো সুন্দর লাগে কিন্তু দেখতেও সুন্দর শুনতেও সুন্দর, মজা লাগে গিবত করতে, খুব মজা লাগে গিবত, দেখবেন যে তার দোকানে বসে একজন গিবত করতেছে, চতুর্দিক থেকে সবাই যায় শুনে কান লাগাই দেয়, কারণ এটা শুনতে খুব মজা। এই জন্য যত রকমের হারাম কাজ আছে মিথ্যা কাজ আছে এগুলোর মধ্যে শয়তান কাজগুলোকে সুশোভিত করে দেয়, শুনতে আরাম লাগে অনেক ভালো লাগে। এই জন্য এই দিনে বাতিলের যত কাজ আছে, সুন্নত বিরোধী যত কাজ আছে, তাওহীদ বিরোধী যত কাজ আছে, এইগুলো থেকে আমাদেরকে সব সময় দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনে হকের অনুসারী বানিয়ে দেন, সবাইকে আল্লাহ পাক দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদের ইমানকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি ইমান আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমাদের আমল গুলাকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামিক কৃষ্টি কালচারের উপরে টিকে থাকার তৌফিক দিন, এই এলাকার মুরব্বীদেরকে আল্লাহ পাক হায়াত থেকে বাদান করুন, তাদেরকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুরব্বী বানিয়ে দিন, এই এলাকার মাবুদদেরকে আল্লাহ পাক কবুল করুন, তাদেরকে মা আয়েশার মতো, মা উম্মে সালামার মতো আল্লাহ পাক বানিয়ে দিন, মা খাদিজার মতো বানিয়ে দিন, এই এলাকার যুব সমাজকে আল্লাহ পাক শাবাবে মদিনার মতো মদিনার যুব সমাজ বানিয়ে দিন, আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত যুব সমাজ হিসেবে, দিনদার সালেহীন যুব সমাজ হিসেবে আল্লাহ পাক কবুল করে, এই এলাকার সকল শিশুদেরকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দেন, সকল ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক আরশেদুল আইম্মা আল্লাহ পাক তাদেরকে সঠিক রাস্তা সঠিক পথ আল্লাহ তাদেরকে প্রদর্শন করুন, যে পথ দিয়ে আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখাইতে পারেন, এই এলাকার সকল ওলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিন, এই এলাকা আলহামদুলিল্লাহ বড় বড় আলেমের এলাকা, এখানে পাশেই শরীফরাজ ইসলামিয়া কামিল মাদ্রাসা, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন এখানে, অনেক স্টুডেন্ট অনেক ছাত্র তালেবুল ইলম আছেন, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করেন, এই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষক সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে আল্লাহ পাক কবুল করেন, এই এলাকার সবাই এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে আল্লাহ পাক সবাইকে কবুল করেন, এখান থেকে বিশ্ব বরণ্য আলেমে দিন আল্লাহ পাক বের হওয়ার তৌফিক দান করুন। একটু আগে আমাদের মহতারাম প্রিন্সিপাল সাহেব বলছেন যে বাইরের থেকে ইমাম আসে আমাদের এখানে নামাজ পড়ায়, আমাদের এলাকায় আলেম হয় না কেন, এত বড় মাদ্রাসা আছে পাশে, এখানে তো বড় বড় আলেম তৈরি হওয়ার কথা, আল্লাহ পাক এই এলাকা থেকে বড় বড় আলেম তৈরি করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন, যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত দূর করেন, কয়েকটি প্রশ্ন আছে জরুরি প্রশ্ন, তিনটা প্রশ্ন দিচ্ছেন, একটা হলো যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য অথবা টাকা কিভাবে আদায় করতে হবে, কি পরিমাণ টাকা দিয়ে ফিতর আদায় করার কি বোকারের কোনো হাদিস আছে থাকলে দয়া করে জানাবেন। প্রথম কথা হলো যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে আদায় করার কথাই হাদিসে পাওয়া যায়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তারা সকলেই খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করেছেন, কখনো টাকা দিয়ে মুদ্রা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন এরকম সরাসরি কোনো দলিল নাই, যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসে শুধু বুখারী না মানে যত হাদিস আছে যাকাতুল ফিতরের ব্যাপারে জাকাতুল ফিতরের ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারেই আসছে যে সোয়াম মিন তোয়াম মিন যে এক সা খেজুর এক সা খাবার এক সা জব এক সা কিসমিস অর্থাৎ পরিমাণ দিয়ে সোয়া দিয়ে আদায় করার কথাই হাদিসে আসছে সোয়াটার পরিমাণ কতটুকু হবে এটার দু ধরনের সা পাওয়া যায় একটা হলো ইরাকি সা আর একটা মদিনার সা তো আমাদের দেশে যে পরিমাপটা সেটা হলো ইরাকের সা অনুসারে মানে হানাফি মাযহাব অনুসরণ করার কারণে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইরাকে ছিলেন এই জন্য সেখানে ইরাকি সাটাকে তারা পরিমাপ হিসাবে ধরছিলেন কিন্তু ইরাকি সা মদিনা সা এর মধ্যে কিছু তফাত আছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন রাষ্ট্রের প্রধান কাজী ছিলেন তখন তিনি মদিনায় আসছেন এসে মদিনাবাসীকে বলছেন যে আপনাদের পুরান আমলের যত সোয়া আছে সব বের করে নিয়ে আসেন সব নিয়ে আসা হলো বের করে দেখা হলো যে ইরাকের সোয়ার সাথে মদিনার সোয়ার মিল নেই মদিনার সোয়াটা ছোট তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রায় দিয়েছেন যে মদিনার যে সোয়া এই সোয়া অনুযায়ী দেওয়াটাই সহি মত অর্থাৎ হানাফি মাযহাবেরও মত হলো মদিনার সোয়া কারণ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিন ইমামের এক ইমাম হানাফি মাযহাবের তো তিনটা মাযহাবের সমন্বয় একটা মাযহাব সেখানে একজন ইমাম হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার মত হলো মদিনার সোয়া তো সুতরাং মদিনার সোয়া যেটা 2 কেজি 40 গ্রাম মদিনার সোয়া যেটা বর্তমানে এটাই হলো মানে সবচেয়ে সহি এবং সঠিক সোয়ার পরিমাণ জুমার আজান কয়টি এবং কখন দিতে হবে মূলত জুমার আজান আজান তো একটি জুমার আজান বলতে যেটা বোঝানো হয় সেটা একটাই কিন্তু আরেকটা আজান সেটা জুমার আজান না সেটা প্রস্তুতিমূলক আজান এই প্রস্তুতিমূলক আজানটা মদিনাতে ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা আগে দেওয়া হয় মানে এখনো জুমার ওয়াক্ত হয় নাই জোহরের ওয়াক্ত হয় নাই তো মসজিদে নববীতে তার আধা ঘন্টা আগে ওই আজানটা দিয়ে দেওয়া হয় অর্থাৎ ওইটা হলো প্রস্তুতির জন্য আর যখন ওয়াক্ত হয় 12টা 7 মিনিট 8 মিনিট 10 মিনিট যখন ওয়াক্ত হবে ওয়াক্তের সাথে সাথে জুমার আজান দেওয়া হয় জুমার আজানের পরে খুতবা শুরু হয় আর ওই অতিরিক্ত যে প্রস্তুতির জন্য যে আজানটা এটা খোলাফায়ে রাশেদিনের যুগেই চালু হয়েছে যেটি খোলাফায়ে রাশেদিনের আমলে চালু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশেদিনিল মাহদিয়্যিন খোলাফায়ে রাশেদিন মাহদিয়্যিনের যুগে যেটা চালু হবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না বুঝে নতুন কিছু চালু করেন নাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সবচেয়ে বেশি বুঝছেন সাহাবায়ে কেরাম এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী কোরআনে কারিমের তাফসীর বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী তো তারা বুঝেই করছেন এজন্য যেহেতু খোলাফায়ে রাশেদিনের আমলেই এটা হয়েছে সুতরাং এটা সুন্নত বিরোধী না তবে ওইটা মূল জুমার আজান না ওইটা জুমা থেকে অতিরিক্ত আলাদা প্রস্তুতির জন্য কোরবানির মাংস 3 ভাগ করে 1 ভাগ সমাজে দেওয়ার কি কোনো বিধান আছে কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ দেওয়ার একটা হাদিস আছে কিন্তু হাদিসটা সহি না হাদিসটা সহি এজন্য ফোকাহায়ে কেরামের মতামত হলো 3 ভাগ জরুরি বিষয় না এটার প্রয়োজনের তাগিদে এটার ভাগ বাড়বে প্রয়োজনের তাগিদে কমবে মানে দেখা যাবে যে গ্রামের কেউ কোরবানি করে নাই আমি একজন দুজনে করছি তখন এখানে 3 ভাগ যথেষ্ট না তখন এখানে 10 ভাগ করি 9 ভাগে দিয়ে দিতে হবে 1 ভাগ নিজে রাখতে হবে সামান্য নিজে রাখতে হবে সব দিয়ে দিতে হবে আবার অনেক জায়গায় গ্রামে সবাই করছে সবার কাছে কষ্ট আছে তখন আমি 3 ভাগ না 5 ভাগ করি 4 ভাগে রেখে দিলাম আর 1 ভাগ কিছু হাদিয়ে দিলাম কোনো অসুবিধা অর্থাৎ এটা 3 ভাগ করতে হবে এরকম কোন জরুরি বিষয় নাই ওয়াজ মাহফিল শেষে সম্মিলিত ভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কি এটা শুধু ওয়াজ মাহফিল না সর্বক্ষেত্রে এটি খেয়াল রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত তুলে দোয়া করছেন সেখানে হাত তুলে দোয়া করা সুন্নাত যেখানে হাত তোলেন নাই সেখানে হাত তোলা বিহীন দোয়া করা সুন্নাত যেমন টয়লেটে যাওয়ার সময় আমরা দোয়া পড়ি টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি না কি দোয়া পড়ি মাশাআল্লাহ এটা সত্য সবাই পারে আলহামদুলিল্লাহ সেই সময় যে আমরা টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি আমরা কি হাত তুলি নাই আমরা কেবলামুখী ওই হাত চলি যে আল্লাহ আমি এখন টয়লেটে ঢুকতেছি, আল্লাহ আপনি আমার জন্য আসান করে দিয়েন যাতে আমি সুন্দর মতো টয়লেটের কাজ করতে পারি, এরকম দোয়া করে হাত তোলে? কেন করি না? আমরা করি না। তো নবী সরসালাম কি ওয়াজ মাহফিল করছেন কিনা এটা বলে, নবী সরসালাম ওয়াজ মাহফিল করছেন? অবশ্যই করছেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। নবী সাল্লাম জীবনে এরকম কত ওয়াজ করছেন? নবী সাল্লামের পুরো আলোচনা গুলোই তো ওয়াজ, নসিহত গুলোই তো ওয়াজ। তো নবী সাল্লাম ওয়াজের শেষে কি করতেন? নবী সাল্লাম যেটা করতেন এটাই আমাদের জন্য সুন্দর। সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে দোয়া করেন নাই, হাত তুলে সম্মিলিত দোয়া করা যাবে কিন্তু হাত তুলে করেন নাই। সুতরাং ওখানে হাত না তোলাটাই সুন্নাত, আর যেখানে নবী সাল্লাম হাত তুলছেন সেসব জায়গায় হাত তোলাটাই সুন্নাত। আর যেখানে তোলা না তোলার ব্যাপারে মানে মতলকান দোয়া, যেমন আমি ঘরের মধ্যে একাকি বসে আছি, বসে এখন আমি আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছি কিছু চাইতেছি, সেখানে হাত তোলাটা মুস্তাহাব, মানে যেটার ব্যাপারে ওই যে নির্দিষ্ট দোয়া না, ঘরে ঢুকে ঘরে বের হওয়ার দোয়া না বা মসজিদে ঢুকে বের হওয়ার দোয়া না, এমনি মতলকান আমি এক সময় আল্লাহর কাছে কিছু চাইবো, নিজে একাকি কান্নাকাটি করবো চাইবো, সেখানে হাত তোলাটা উত্তম। কথাটা আমার বুঝতে পারছেন ক্লিয়ার? তো সুতরাং ওয়াজ মাহফিল শেষে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন ওই দোয়া পড়ে চলে যাওয়াটাই উত্তম। এবং এটা কাফফারাতুল মাজলিস, মাজলিসের ভিতরে যত গুনাহ কাটা হবে আল্লাহ পাক সেগুলো কাফফারা করে দেন, এগুলো তারা আল্লাহ পাক মাফ করে দেন। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা